بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. جهاد واهك الله سبحانه وتعالى من آياته بيان كربني. وكأي من نبي قاتل معه ربيون كثير كتن نبيين هي بني بيكلنا إكوغا الله علوتي ইলমুরিং এবে কালাম না হুগা আঙ্গুরাম করবি আল্লাহ তাবাবেতিবি আলোয়েরি ইলমুরিং এবে কালাম না হুগা আঙ্গুরাম করবি আল্লাহ গমাগুগা কিতান নবীন হে বানি এগোতা এবে কালাম না হুগা আল্লাহ আলোয়েতি আদি ইলমুরি বেকালুং এবে কালাম না কো আঙ্গুরাম করি ফামা বহানু এবে কালুং ধিরাবে নিখামেচ্ছেন নুয়েতে لما أصابهم في سبيل الله الله غموغا إبامهم نجهون مصيباتكم إميهم فين دي أنوى ديرا أنوى مي أهدوها قراما وربدو هتاما لبنو مسلمون وربدو هتاما لبنو ورقنا دو اسم دين هتاما دي قولا هتاما تسلي دي بمتكا هبر دي بمتكا الله سبحانه وتعالى مي آيت تمي باوا لبان كتن نبيين هي واني إبايا كلمنا هوا আলোবেরি ইলমুয়েরি বেবে খালুং এ বে খালুং না হাঙ্গুরামা করবি নাবী বে খালুং গাতুলবে গেন দিয়ে হাঙ্গুরামা তাহুগা নাবী বে খালুং এ বে খালুং না মি আলোবেতি বে খালুং থাবাবে তিব্বে নাবী বে খালুং তা কাতুলবে শাহিদবে গেন দিয়ে এহেন নামে সে এ বে খালুং ফিন্ডি এন নোয়েতে দেরা এন নোয়েতে এই এম এ বড় মুসিবা এই হাঙ্গুরামা কে বাগতুগা হাঙ্গুরামা নিকুমে হুরি নাবী গাতুলবে শাহিদবে গেন দিয়ে এই এম এ বড় মুসিবা জেহে হাঙ্গুরামাকে জিহে মে বড় মুসিবা উহুদ হাঙ্গুরামাকে দোহ মুড়ি ময়দানকে ইউলানু বেগেন দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতুলবি খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হই খবর মুড়ি ময়দানকে ফেতুরি গেন দিয়া মুসলিমুন নবসে খবর লিবনো এহিন মুসলিমুন বড় ফিন্ডি কামে মুসলিমুন না ইহসাস গেন দিয়া বড় বড় ফিন্ডি কামে দেরা হিতামায় বড় বড় ইহসাস গেন দিয়া মুসলিমুন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিবরমি দেবানে আদি নাবিয়া গাতুলু মাকুম বেস মুসলিমুন ফিন্ডি ওয়াকান নুজিহে হাঙ্গুরামাকে ময়দানাকু الله وحي قرباني فما وهنوا لما أصابهم في سبيل الله الله موغا إبيكالون الجهي وداغن نمي مصيبا اتهوغا سبب إبيكالون درع فيندي مكالي بس كمين نوية وما ضعفو أدي نكمتي بس نغن إبامي نكمتي بس نغن إبامي هم كرمتي كافر هم كرمتي وما استكانوا أدي مي هما إمانا وما ضعفو وما استكانوا مي دي لفظوغا اسمين هما إمانا এমিহম কুরিমাতিগা নিকামেতিকাম ফাড়েন নকরেতে এমিহম নে দুশমনুগে কুরিমাতিগা এমিহম বালিকাট্টে বেসনুয়ে আদি নিকামেতিকাম এবেস ফাড়ে নুমে কুরে ওয়াল্লাহু ইউহিব্বু সাবিরিন আল্লাহু লোবি ওডগান নামানি কেতেরিননা কেতেরিন দেখে ফাহুম وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين أميهم بنو مكبني مهنة أميهم دلوني كنا بحكيمية أي نبي بيكالونج فهاتوغا فهي بلوغا أي هنغرام كوربي بيكالونج بحكيمية دلوني كنا بحكيمية ربنا اغفر لنا أي هدى بلوغا لكوه علمين فهافتا فسواد بانده وإسرافنا في أمرنا أدي علمين দুনিয়াবি কান্তা হুগা আলমেন না ইসরাফ কুরাইফাওয়া কান্তাত্তা বেস ফুসাওয়া দেবান্দে এবাহি আমিল্লা নাফসা কুরাইফাওয়া কুফাফাতা ফুসাওয়া দেবান্দে ওসাব্বিদ আকজামানা আদি আলমেন গে ফাতিলাত সাবিত কুরাব্বান্দে দুশমনুন গে কুরিমাতিগা ওয়ানসুরনা আনিল কওমিল কাফিরিন আদি কাফারুন মাচ্চান আলমেন না মাদদ কুরাব্বান্দে নাসু দেবান্দে ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবে খালুন না দেবিয়ে সবাব দুনিয়াবি সবাব সেই দুনিয়াবি সবাব কি গানিমামুদা বা হুসনা সবাব আখর আদি আখরাতুগ আদি মা বড় আজরু দেবী আদি মা বড় আজরং আখরাতুগ এবে খালুন আল্লাহ দেবিয়ে মেয়ার হাঙ্গুরামাকে মায়দানক মতি দেখামে দেখামা কি এক কামা কি এ দুনিয়াবি ফায়দায় আর এক কামা কি অকুরাবি ফায়দায় দুনিয়াবি ফায়দা কি গানিমায়াগেন এমরিয়াম অকুরাবি ফায়দা কি শাহিদ বেগেন দিউ de faadan kure komme se faadan Allahu komme mihaka devane jihad kura komme mihaka de faadan kure komme se faadae de mujahidun hanguraman nikume gen dani shahidu mange diye ei shahidu ejjia mara bodu ajurange mihaka libigen daane khas ajur libigen daane ehem mihun nagura ma bodu ajur libigen daane ei giyamet dogo shahidu na kewra matweri daraja ge tibene bae wallahu yuhibbul muhsinin Allah subhanahu wa taala ihsan terin deke lobi odi gannawae احسان ترنا کی ہے ولفا ہے وعمل تکرامیوں یا ایہا الذین آمنوا اے ایمان بجمیستکن ان تطیعوا الذین کفروا تیبامیہم کافروا ایمیستکن کیمن تری وجیا یردوکم علی عقابکم تیبامیہم کرن تیبی گتنگ میہن تیبامیہم رد قرآنتے ایبا ہی کافر کمان امبرا تیبامیہم گن دانتے ایرن فتن قلبو خاسرن ایرن تیبامیہم امبر دانی گلی حلاک وگن وابا ایگے گتو گئے ایبا ہی تیبامیہم نمی گن دانی ایرن گلی حلاک وگن وابا ایگے گتو گئے balillahu maulakum adikien he allah he tiyabami hunge madad veriya ki emi hunat tiyabami hun kiyaman terinu ashe wa huwa khairun nasirin adi madad kura emme heyo madad kurabwa farata ki e farate emme heyo madad kurabwa farata ki e farate den allah wai kurmani sanul qi fi qulubil ladina kafaru ru'ba timan allah lavahu shime kafaru mistahunge hittaka biruverikan birverkan lavahu shime ei bima ashraku billahi ma lam yunazzil bihi sultana ei timan allahu evves hujjaten ekamegge machan nu devwa kamegge timan allaha eko sharihu kurmuge sababun ebami hunan evves ilmen nuwa kamakun timan allaha sharihu kurmuge sababun emi hunge hittakat timan allahu birverkan lavahu shime wa ma'wahumun nar adi ebami hunge tammachaki nimi dahuri tanaki ei narakae wabi samaswa zalimin aniya verin nimi da tanegge gotun etan ki hanu baaye etanu gonu baa kamaaye mi rasulullah sallallahu alaihi wasallam allah de wafa wa khususiyate rasulullah sma hadis rukone timan kale ge faana deune hataru kame ei mi ge kurin evs nabiy ka de faanwa fas kame uti to khamsan timan kale ge faana fas kame deune miige kurin evs nabiyaka deifanwa ege tereng ekkame mi islami lashkaru islami lashkaru kafaruna hamaya forum forumuge emmastuas kurin kafarunge hittaka birwerikan allah le ei mi ummata devwa fa khususiyate rasulullah sallallahu alaihi wasallam devwa fa khususiyaten ei allah islami lashkaru kafaruna hamaya wasilu umuge emmastuas kurin emihunge hittaka birwerikan waddawan allah de miharu ki vegen kafarun ge hita muslimin da kebiru er kamen neti miharu jihad qurami hunde kebiru gane mi jihad qurami tibi waram madu bae miharu duniye ge waram madu mis kole ehna mes mi hunde ke kafarun warab biru gane miharu wes muli duniye ge kafarun biru gane adi muslimun emi hun aslu qurana sunnata rujuwa vejje nama den kafarun kiha bir gannaane mi adu muslimun bae bae vegen gos muslimun ge tere ganen e vesi varen e ves bahare ehma kafirun bir ves nugannan kafirun ge benge jihad muslimun ge tere ganen ikkan ehma mi hunbiran nugannan emi hun masakke kuramun ge dani reed wal muslimun ge tere ge jihad nafi kureveto jihad batil kolleveto emi hun masakke kuramun dani duniya ge miyad waram madu e jihad ge tere ge ule bayak waram madu emi hun deke mi harus biru gane e jihad kurami hun gatu ge miyad e hatiyar ge suriye ves nu ehn namas kafirun biru gane miyad ves emi hun deke mir rasulullah sallallahu alaihi wasallam de wafawa khususiyatan miyadwas islamun amihun amihun ge gotarruju wa wajjanama kafirun biru gannana amihun lashkaru amihun nama forumuge emmastwas kurin amihun ge hittakan allah biru werkan labwana allah wahiku rabbani wa laqad sadaqakumullahu wa'dahu id tahussunahum bi idni hatta idha fashiltum wa tanaza'tum fil amri wa 'asaytum min ba'di ma araakum ma tuhibbun minkum man yuridu ad-dunya wa minkum man yuridu al-akhirah thumma sarafakum 'anhum liyabtaliyakum wa laqad 'afa 'ankum wallahu dhu fadlin 'alal mu'minin mi uduhan qur'ana ge wahaka allah mitanga mi bayan qur'ani allah wahi qur'ani wa laqad sadaqakumullahu wa'dahu hama karurun allah subhanahu wa ta'ala tiyabami hunna ikalange wa'du fulte du koddevie id tahussunahum bi idni ay tiyabamihum ikalang idna fulay ko mihum ge faratun ihsas kur kurmeke ay kafarun ge kiben tiyabamihum ihsas kur kurmeke hatta idha fashiltum allah ge wa'du tedu ay allah ge wa'da ki ikalang amru fulak ki man teri vejjia nasru devanakan ay allah ge wa'du fulu allah qur'an ge allah ve kur wa fan in tansurullaha yansurukum wa yuthabbit aqdamakum Allah tiebämihun nasru diifiä, eikä länge tiebämihun nasru devane, eikä tiebämihun fätire, eikä länge saabit kod devane, hän kuraamaage määdänuga. Allah nasru devumaki kova, ei eikä länge amurfurtaka bolebää kiemangatun. Uhudu hän kuraamaage duhuvas aslu Allahu kebaadu Allahu teidu kod dakkavääfi, ei ebämihun nanghama nasru libefami otti, ovvämihun Rasulullahi sallallahu alaihi wasallamaga amurfula nukiaman terivi. Nukiaman terivunga saavunga bämihun balivegen diayi. Ei farbada macchang Allahu ge rasula kandayeluvi fansas bekalum fansas bekalum kandayeluvi ei duni hukumattaka kafarun gelash karbalivi balivegen emihun munu ambura datam fenigen e farbada mati tibbei bekalnam yo fenuni e maydanan emihun kafarun du koffati yagani mamudata fenigen e mudata huge dahi vetikam vadejje ne shaytani kamen hayi gatuga e bekalun ge hittaka vadejje shaytani waswaahen ei mudatahu ge dahi vetikan e mudataka dimalen ebe kalum faabagen daniko Abdullah ibn Jubair ibn Mut'im ei farbada macha Rasulullah sam kanda elu amiru qaid e kadege faana Rasulullah sam hadisul kurawi tebamihun muslimun maydanu ge duunitan nola kafiye bunyakas faabagen nuane timan kalege faanu ge amru fulu asmad daande den ebe kalum faabatan fernuma Abdullah ibn Jubair ibn Mut'im ebe kalnam vidalwani kalemen Rasulullah sallallahu alaihi wasallam ge basfulu handumain nen heyye den nabi kalifan ge murada ki haygatu ge emihum mi baadanu ge tibiha hindakwe kafarum kafarum mi maadanu ge tibiha hindakwe tiwanname nufaban e kalifan amur kurawi emihum mi harbali wegen ediyye ehmi made mi har masain ne te fe fe biakas den taawil kolli kalifan ge basfulu ebe kalum Khalid ibn Walid ei er kafarun gelashkaru ge amir kan huri Khalid ibn Walid Khalid ibn Walid ki hangurama ge ukulta danna hunarweri be kale hangurama ge hunarweri be kale ngi e kale fan mi er den islam enwe fahib ballam ballam wada gen nei fursat el libe to Khalid ibn Walid fe ni wada gan nani muslimun fa ba wada gan fa ba tan e farbada mati Khalid ibn Walid lashkaram midanna adi effaharu amra ala ashe adi effaharu Amrale farbada bashayen esetana kuda farbadeng ei miharu sinnane farbada uhudu farbada karige farbada mekene jabal ruma ei dunyuka bekalun etanga beti bevi rasulullah sallam beti bevi ehem vegen ei farbada mekene jabal ruma abar kuda kuda farbada Khalid ibn Walid bashayen as muslimun nan hamaladini maydanu ge tibi hama huri ha emmen shahid huri ha maydanu fe bi huri ha emmen shahid den farbada macchang eri farbada matige barami hun tibi muliyeku barami hun tibi den ebi hunge bodu lashkare hangura mati bodu lashkare farbada macchang ara e huri ha mi shahid wegen dei eta farbada matige tibi bar be kalum shahid wegen dei komes warab bodu musibat e jehuni hudu hangura ma ge do haddiha be kalum shahid wada gen dia ei eru ge warab ba warmi hun eru ge warab ba warmi hun ei muslimun ha ginaib wesnun eraku eru warab ba warmi hun ei hamzatu ge faanu shahid wegen dei hudu hangura ma ge musabun ma eru san hudu hangura ma ge warab bodati bodati sahabi be kalum shahid wegen dia hudu hangura ma ge allah wa hakami ayatu ge bayan kurawani allah wa gigatu ge kalaange wa adufulu tedu kod devi eti ba mi hunna ei ti ba mi hun kalaange bas fulak kiyaman terivi nama madade yoti nasra allah ge emi hun bali wegen dia ihe ti ba mi hun kalaange amru fulan nok kiyaman terimu ge natija ge tun ekan waan heji huni حتى إذا فشلتم ايتباميهم في دي هند وتنازعتم في الامر ادي كانت تهوت يباميهم اختلاف بين هند اي كموغا غنيمه مدلا مد اختلاف وعصيتم من بعد ما اراكم ما تحبون اي الله سبحانه وتعالى يباميهم لو بيوايت يباميهم الدكيمات يباميهم كلان كان اوردني ما اوردم سبب اهم وان الله اوردني الله يميهم يميهم لو بيوايت دكيمي ما مودا مدافرون يما ايدي حساب الله ان اوردوني ابي كلنا منكم من يريد الدنيا ومنكم من يريد الاخره ابي من ترن وي باكو دنيا بس دي باكو دنياك فائده دنياك مدلن دي باكو اي ابي كلنا مي دان الله يقربني ومنكم من يريد الاخره اي تبا من ترن وي اخره دوهن دي باكو بس اي فر بدا متي بو تبي مي هون نان الله يقربني مي هون اخره تن دي دي تبي اما دان في مي هون ei duniyan ete edunu bayake den kom mekas allah e mihuna tawba ala wadi adi rasulullah sallallahu alaihi wasallam mihuna faahu sama dua kod devi janaza as kod devi mihuna adi dennevi timanna yakimi mihuna hekiwana mi hakime giyame do hoga allah ge hadratu ga kom mek shahidun e mihuna ki hama asawe kalu allah mihuna maaf kod devi den kushak kurawuni den muslimun nabiy go takifu furagas didan je unata sahabina ege tere usman ge fanasi mena daagai furagas didan je hunu eden kaafarunge hamalaatan ha gadai makaden keten nu kure unu kure machaku furagas di daan jeje war bodu faafe hangurama ke maadanuga emburi furagas dinu komme kas e faafa kure unu allah e huriha be kalna fussa wa devvi wa minkum man yuridu al akhirah thumma sarafakum anhum liyabtaliyakum den ti abami hunga kiban e behum allah ambura devvi wa laqad afa ankum alli ti abami nan allah faafu sa devvi e min fussa wa devvi allah subhanahu wa taala e huriha menna maaf ko devvi den etta masale mer shiyan dakka dalila ki usman ge faana ki enu baami hekkama dakka dalila ki usman ge faanu hangurama ge ma daanu furagasting mi hangurama odo hangurama muuno ambura ali wa hakai shiyan shiyan ge gaatu ge huriha sahabi nakin nu baaba etta sahabi nan hadi utur chi go aba shiyan nakki e mi hun gaatu ge sahabi nakki kaafarum kaafarum e mi hun gaatu sahabi nakki detin hatar baar war kam mi hun e mi hun gaatu ge muslimun nakki sahabi ge telen den huriha men nakki kaafarum wallahu zu fadlin alil mu'minin adi allahi mu'minun ge macca dharma mantaras kalaange إذ تسعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون إذ تسعدون ولا تلوون على أحد تبامهم أراغن فربدا مچن أراغن ديا وغوتي ولا تلوون على أحد تبامهم إبر بالي بسم الله بسمي هكاتي مالك إبغوت رسول وستبامهم نقوام دي تبامهم فاتهم والرسول يدعوكم في أخراكم تبامهم فاتهم Rasulullah sallallahu alaihi wasallam tiyabami hunna gowamun gendeviye e ba kutus tiyabami hun emburi balaves me kale fanati e ban yankurama ga madanu filan e be kalun duwe fadiya iruga Rasulullah sallallahu alaihi wasallam emi hunna gowaves de hen namas emi hun fahatan emburi balaves nu nuli fa asabakum ghamman bi ghammin Allah subhanahu wa ta'ala ege badaluga tiyabami hunna hitama edeviye rabbodu likai la tahzanu ala ma fatakum wala ma asabakum e tiyabami hunna mikantan Allah devvi jessevi denves tiyabami ibraten hasil kurmare denves tiyabami ibraten hasil kurmare denves jihe hangurama egga tiyabami hunna je musibata jehi jenama ege macchat tiyabami hitamanu ko fatirata sabitu kurmare allah subhanahu wa taala mi hangurama ege tiyabami hunna ejessevi hitama jessevi imtihanai gotum imtihanai gotum wallahu khabirum bima taamalun adi allah subhanahu wa taala tiyabami hun kurakan tetta mola denamodigen wa raskalange ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية أمي هذا دم ينال منافقون جواهك منافقون دين هو دهان قرآن ماك دوه ورا فاد فاد جواهك في طري بيم مين مين هم مدينة تريه أمي هم تمنى منك بس هيا كن نغستي بنا ما كاه هن نبيه إبا إيه أبغينا بياك مر واقع كن جهوني تمنى منك بس هيا كم تاجي تهو جتي بنا ما منافقون نده أمي هم نكوت بياك en nama se mihun amra ai abdullah ibn ubay ibn salul munafi ek gota gas dana kanete ei halaka re gen dani harme harme halaka re gen dani madina embera ei mashwara kure vi rasulullah sallallahu alaihi wasallam madina ga to hanguram quran nuni madina embera wato me har uhudu kairu sei madina kuri ga madina ga rabbero kuri ga madina ga rabbero me har uhudu hunani madina ga tere ga me har hisab muli hisab abadu ve nimigen gajja dan allah me kurmani ege fahun Allah subhanahu wa ta'ala aman kam baawalevie nasru baawalevie mu'minun gamacha ei nasru annakan engee hikken ei mista kun nidi annam ferun hangurama ge maadanu hangurama ge maadanu ga nidi annam ferun e dalil kurani Allah ga madadu annaniye badru hangurama ge dohas muslimun atun kadi ves vette gen de bay faharu nidi gen gos kolat tibba nidi gen dani hangurama ge maadanu ga nide ni warahin kar kamettai e biro veri maqam ge kaak nidi annani me har denin je miote namadu ge tere gen iduma hangurama ge maadanu ga nidu namadu gani duma ke shaytani kam namadu gani duma ke warang gina menti wenna namadu gani da atta yati verus ni dama ni digen je e shaytani kam e shaytana ge faratun anan ninje hangurama ge anan ninje ke allah ge faratun anan ninje hangurama ge anan ninje ke badru hangurama ge dohos ni diyai asave kan ne diyai abu qatada vidalone ti manna kandi eta fahara ku ti manna ne gime vetti gen ni diyas ni digen gos vetti ni kandi gesatun aden Allah subhanahu wa ta'ala nidi baawale vivahakam yoti bay mihuna nidi ase igen diye e vahaka den munafiyum ga vahaka den annari yakum vahaka bayan kurana tankole digum vahaka embe de suwani me be fulak suwali ai ekkamaki furatamakamaki ju'ilat liyal masjidu tahuran wa masjida muli bingado miskite gotugaya to tohiru ecche gotugale bu miharu namaz wagutu je hejjiya sahara atire gure fasaman bel fenne tejjiya velin tayammum kollage namaz fasam ehen evve summataka allah nu devva hususiyaten eves ehen ummetahuga alokan kuran jehene wakitanakan evvan demete ganima halal kurabu ganima halal kurabu ehen evve summataka ganima mudalen halal nu er jehene hanguraman libe huri haach farbade wadiyakan ekkollen jehene ekkollima udun alifanen ase huri haach andala nimmala ekuri ganima ge hukum mi ummata ganima hudda kurabbi den mi kanta etin mana kanta den hadis ul kurabba hawani hatar wana kamaka kulliya kadden sikundiya kasna nga yar den wah ka dekkum etereg farag gahan da mesve da itur sawal kurai ei enno oh ei ves jawami'ul kalim jawami'ul kalim ei riwayat kun ekkanne ke jawami'ul kalim ves balalan madama inshallah madama reti sawal kolla inshallah ehe oi chekka mukavanya libene miyaka dini gotun e faada kuranya libene faada duniyavi gotun faada kure kas libene faada sawab duniyavi gotun mes baraka faada kofia libene nuba kame ege sababun fetur gen nudanya nuba kame oh islam mujtama ege hudde misalaka mujtama ege mi buna echa ki mujtamaga beeranne koman hinun ulani islami farda alagen zaraka saudi arabia ga ma e chi fahane de viar ta hoge sore ikkan ama jeans wan hinun ge jeans ta ves ama emi hun ge t-shirt ta ves ikkan ure en namis etanga emi hunai ge ne mag macha ko hinun lar kan ge tere kan e tilani mahram ge kurmati kan e dan mahram ge kurmati ga de misalaka mitanga beeru ge laane kan e ge halu ge na fahadi ge nuwa mitanga eti lani ena beru ga ekan enge halu gena fahadi genwa den eka hal kan tange bahare ilme re fatwa de wa man ifada mujtama ka se beleve ni eti fatwa hudda nu hudda mitanga mujtama ge eti magmati ge an henun laeng ule kam ga wanya ege bi far kurum bas mana ye far kurum bas mana kuramundairu kunenge bulu kuram farairu gan nihai gatun den misala ka bay kuri ga foitta huga liye fa herita mono don nairu nawaitul bulu ki ase sabitenno e den emi hun den niyang etanga ganna re buna fa yani gurwanun farai fa meti bulu mono idha qumtum ila ssalati faghsilu wujuhakum wa aydiyakum ei bulu ge farduta ngai mono douma ai de ona botta hama douma waluga fem fuma de fado ei wuluge farduta de sunnetta ka ehuga furi hama kuran me jeheni wulu erum furi hama wulu lakabe gendani qur'anu ge sharha ai rasulullah sallallahu alaihi wasallam ge sunnai ema sunnatun sabit wang yoti furtama de ai tila dou den ne fata fenno anga era ne fata ra fenno den mono dou ema e furtam wuluge sunnetta ka ekuga kurairu farairu ta ni gannan jeheni hamay go tahina tawhir wa arwas furatama fashaya gan nerni gan nanji hene ekam hina tawhir mugas wajib yani e wajib de wajib ne gatuma muni ga fen ala alma e de wajib den huri sunna mustahab kan tatta ekan tatta ka ekohan namas furi hama hina ema kawan e go tum wudu ge tere ge ichcha kiya kan ne sabit wa ka den wudu ge tere ge wudu kuramu mihuna wa ka dekuma ki hudda kamege mana kamennu ulu kulamun daru mihna wahaka dekum bis hudda. Ah, devidan, ulu kurar devene. Ei wahaka dekum hudda waru ge yadi ma awla wegen ve e adewal. Na Rasulullah sun bolang isyarat kura wa kam fatara ekkum isyarat kura bi. Hadis rukun al-luzun min ar-ra's. Boluge bayege gotuge himene ni kampai. Hadis ulu gai. Ehma bola ekuga kampatuga fuhelanje. Ai kafar kam ganya wa alaikum mebunan engge mi ya. Mi kafar kam gawanya. Ene ki muslimen nun kam gawanya wa alaikum assalam ke kiya gannwa ana. Erbuna wa alaikum me wa alaikum. Ehn nuni yahdi ko bay riwayat taw ge bahar emi hunna bunare assalamu alaikum kiya fi yahdikumullah. Yahdikumullah kiya ba men kaliyan Allah hidayat dakka wash. De dua. E salam ekam nun wan ta islam nu wa ha hidak. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Salam kan hutte. Salam ekam nen islam nu aalu. E betta. Nei. Ema kafaruna salam ko jawab nu de reoti. Emena jawab denya e fada ibarat kiya re yahdi kumullah misalaka. Teba mena Allah hidayat dakka washi e fada ibarat. Nu ta wa alaikum. Yahudina nasara Christian en nama nu ta yahudi ak kam gawanya emi huna wa alaikum e go tabuna ash. Wa alaikum. E emi hunga fa rabbad du'a e Quran. Muslimuna. Emi mura assalamu alaikum. Assam. Hama. Mulin ve sunnan lafzu tan ikota gaik pura gota mi hona olhe gota bune. E Quran gose jalvuna alsina ta hum. E mi hon du tan olwa e kalima ta kiya. Hitto tun ne bune bune hinto tun ne. Hitto tun ge man ki fafu se man edi dan naume. E mi bune harmen edeni goda nashe. Hinto tun. Hama e fata lafzu. Mulin ge gota olwa e. E arjan gas dan assalamu alaikum. E ge man ki te bahe mi maru hutte. Assalamu kani mara. Hama war kare kure nasalama. Assalamu alaikum. Demi gota ke dohko mi hunga se gota Rasulullah sallallahu alaihi wasallam kula assalamu alaikum. Denge kalifan vidal wa alaikum. Den emi hun emur diyama wa ka dakka emur diyama ayi tufan vidal wa kalifan ek bade nu ganna emi hun e kuri bas duwa ek kalifana. Ekam kalifan jawab diya devi emi hunna. Den e kalifan vidal wa kam de gan e wada nu ganna hati man kalifan ki ke kam vidal. Ti man kalifan wa alaikum me. E ti hama amura emi hunga macchare daani. E ti hama amura emi hunga macchare daani. Rakoy gellegen kihine misalek. Fahun tedwe kurar gatibuni. Fahun tedwe kurar imam miha den nuansu turaka. Den ena sutra elli bigane kon muskota ka. Den kurimati inna mihas den ena visnalu nangalo. Ena kurimati miha ena visnalu nangalo den. Ena tedwe gen nudiyum. Ena ke sutra ekan indelu mado kolla en namadu nimende. E miha namadu rakoy nuli bejje mi nuli bunu miha tai. Den misalaka sunnay faraayruga sunnate kuram faraayruga e ishinde inna miha visnan jena huriyam bay mi hanga faraa misalaka waragginan ge badi maade gota ama salaan dinni meni me ove fara faatu ama dannak mudin mi sunnata ngawal kuraku din hawa nimeni me ove den ge badi he tan irakwe ta inna misalaka ida dana war muhimu beenu e jefa inna miha ku warang awah daan je jemiya den misalaka ene ge faatu ko namaadu fesima warang unda guwana ena daan etana ehma egota visnan jena uriya be fulun mihaku namadu hama sunna ekkon ni meni me obbe fahatu ga mihaku ase na sutra ekan hadafa namadu fasha gen nu ane e yena jesse bodu taklifen e yai gatu sak taklifen e yena jesse ehma egota kan takko gen nu ane e besmiya anubaya mulen nubaya tami karin debaya kule bebur macha kan nagaya gen nuan nama da ka rangale nu ego tanga den so ha ka ku ka shunu wanya ba ikku den ka ku ese ba ka shu ga sajda da ero nama adu batil wan ka ku ka shu ba baru ge chi da nama de so ha en nuan e den tan kole mi har den ba ikku den haddo fa hala hati bi e kamon den tami karin macha izar nagang anga fon nati weden bay mi sootu ko se ke na jais faida na gan den ane hen dini mi hun ne nu ne gina fahara kam mi hadani bay mi hun e baade dini nu mi hun e dini mi hun mi hen bunati we tami kare macchan izar bahatta re bunati we mi sootu le gan namaada hama kiriya kiriya mi hatan kolo kakulun tiriyan inna ni den hama yagin mesajida dar ko kukashwa ek gota kesan ane nu gota kan awme e hama emme maccha behte namaadu ga karimati ge meda karimati ge meda behte yani yapura maccha izar naga kanne nganga rasulullah hadis sura izratul muslimi ila nisfis saqaini muslimu mi hage izar enage bahattan jihe min waraki e karimati ge meda karimati ge meda wala junaha aw la haraja fi ma bainahu wa bainal ka'bayn den faafenne te tambi kari nu forwenya kae tambi katta hamai tir kolliyakas masale nete ekam ko tambi kari forwi gennuane aslu bahattan jiheni karimati me dare evra kirivyas masale nete tambi kari niwanu anya tambi katta hamai tir kolliyas masale nete evra tir kofiya giya me dohuga allahu rahmatuga belleuma konnu ballawane oho mondula ngona nu kakule kasen wane oti fa defa fittagen innaase sajida gonna eruma defaatila fittagen onna je defunna bu jassafa defaatila fittafa defaatila viddafa ingilita gibula ya defunna bu jehefa onna je ei sajida ga rasulullah sallallahu alaihi wasallam onna wi gota ki e gota onna je ero onna eroku nus fenna na faata ku ecce adem ma boda fa defarata du vali ma aura bes kashu eta mundula ngonna me ero si zara li zara me kiyani is munda zara me kiyani is munda anghena kurumachchen dan asna maadu kurumen rang alennu nge anghena ku kuri kanda asi ya namaadu baatil wan firihina age ekama anghena ge kuri firihina ku kanda anghena ge namaadu baatil ennu ana rasulullah hadis sura tin ecce mi namaadu kuri mi ha kuri kanda asi ya mi ha ge namaadu baatil wana ekaki baale ko fa anghena anake cheki himar anake cheki kuttaay mi tin tin kuri komme ecce uras kanda asi ya namaadu baatil wana namaadu baatil wana ai bes gawaiden gawaidu gellifo mi hungina gen nizam gelle ne tanu ama furatama do nizam gelle ne emi hunaka den control enno an den wago de kiya bi mi ha goya gen dan firi mi ha gos firi mi ha nuru ha bi mi ha do kolle an gen ge telefono ena bahata ena kyar gen wa ena ma du e got kes kama kunu dan nya kurimati ga hadana an gen gosafu was an gen gosafu sadana kurimati ga ei hama ekani makka ge nizam gelle ne madina kunu gelle ne madina gonnana warafuri hama nizam anhenunna nukure wen firihinunga baya kuna maade eka makka ge sunna anhenunge baya tawak eka maku mihun ginawagen diyanu hama wagutun gellegen daane nizam gellegen daane mihun kiten warabunnya kas den alaen daane mihun alaen daane e den warote anhene adem mihar sunna na mihar fardu namaad to huga anhenun kuri macchellegen namaad kurun hi harangal kamen no ai den harame kenu keren bunah namaz subhanwana kenu keren bunaka namaz subhanwana ege dalilen ebay ei rasulullah sallallahu alaihi wasallam dam namaz kurwar aisha tu fan onnama ekale fan ko kurflo matiya aisha tu fan ekale ek manage fan pulo den rasul warak kudawiya koteri kolo den ekale fan sayida wada ganna me aisha tu fan ko fan pulo ko kottala bani kottali me kamana fa kur kollab bani eha hani hani koteri ਨੇ ਕਰੇ ਫਾਂ ਸਜਦਾ ਵਡਾ ਗਨਾ ਨਨਕਾ ਇਕਾ ਨਾ ਵਿਦਾਲ ਮਨੀ ਇਕਾ ਰੇ ਫਾਂ ਸਜਦਨ ਅਨੇ ਰਕੋ ਤੇ ਦੇ ਵਡਾ ਗਤੀ ਮਤੀ ਮਕਾ ਨਾ ਫਾ ਦਮ ਹਲਬ ਬਮੇ ਅਨਕਾ ਸਜਦਾ ਵਡਾ ਗਨਾ ਵੀ ਕੋਟਾ ਲੈ ਮੈਂ ਕੁਰ ਕੋਲ ਲਾ ਵਨ ਐਮ ਇਹ ਦਲੀਲ ਲੀ ਬੇ ਬਸ ਹਵਾ ਨ ਨਮਾਦ ਨਮਾਦ ਬਾਤਿ ਲੈ ਨਵਾਨ ਕਮ ਕੁਰਾਨ ਗਲ ਨੋ ਅੰ ਹਨ ਸਫੇ ਕੁਰੀ ਫਿਰ ਨੂੰ ਗਸਾ ਕੁਰੀ ਮਤੀ ਹੇ ਦੁਮੇ ਅੰ ਹਨ ਗਸਾ ਫ ਇਹ ਕਮ ਕੋ ਹਰਮ ਫੁਲੋ ਗੋਨ ਨਾ ਨ ਮੱਕਾ ਹਰਮ ਫੁਲੋ ਤੇ ਅੰ ਹਨ ਸਫੇ ਸਦਾਨ ਫਿਰ ਹਿਮ ਸਫਤਾ ਕੁਰੀ ਮਤੀ ਗਾ ਹਦਾਨ ਇਹ ਕਮ ਕੋ ਮਿਸ ਕਿਤ ਰਕੁਨੋ ਆ ਮ ਕੋ ಬೇರುಗ ಗಿನ ಫಾರಂಗೆ ಸಫತೈ ಗೊತನ ಹದಾನ ದೆನ್ ಎ ಬುರ್ಜ್ ಮತಿಗ ಎ ಬುರ್ಜ್ ಎಮಿ ಕ್ಯಾನಿ ಮಿಸ್ಕಿತ ವನ್ನಂ ಎ ಇನ್ನ ತನು ಎ ತನುಗ ಸಂಹೆನುಂತ ಕಾಫಿರುಂತ ಕಮಸ್ಸುನಿ ಕೊಂಗೊನ್ನ ತಿರೀಗ ವೆಸೆ ತಿರೀಗ ವೆಸೆ ಒನ್ನಾನ ಹಮಸ್ಸುನಿ ಏದೆ ಮಸ್ಸೆನ್ನು ಅಂತ ಕುಡ ಕುಂಚೆಂ ಏ ಕುಂಚ ಮಸ್ಸದೇನ ಮಮ್ಮ ಮನ ಮತ ಬಪ್ಪ ತದಸ್ ಕೊದ್ದೆ ಜಿ ಹೇ ಮಮ್ಮ ಮನ ಮತ ಬಪ್ಪ ಮಮ್ಮ ಕ್ಯಾರಿಗೆಸ್ ಬೇಟ್ಟೇನ ಎವರ್ ಕುಡ ಕುಂಚ ande sajida jaha hisab sajida jaha hisab sajida jaha hisab den e bang e bakattaka deve minbaru bakattaka deve minbaru e bang hadis ke bayan bakattaka deve minbara sutura e hisab mi hogos kenwaane namaz ko hurefa aa hutare abdullah rasulullah sallallahu alaihi wasallam namaz hunna waniko abdullah ibn abbas er kuda ekale fanu jesse ekale fanu ko fahai faratu asu huntan jien ekak wejja kana faratu ekale fanu hem fahai pulung hippa wafa gen nei mi faratu ekale ba ai mai matri ko lewe ne mi jahale ve ma bor sakara jahanya hi amru ayas lewe ne fahatan ibru hurejja masalene enda mas devar kurdin miskita genaun herang galenno hadis ke bai moru miskita kuda kudin dur kurashe eha kuda kudin ege manai ki mis takuna undagu kurawaru kudin nugen nare miskita e kudin het tarbiyat kurani geega rangalo visne varu vima miskita gennam fasan enno miskita ke bai faro e hunna miha gena ma dese bahala kur e kari gamna kuncha dane kasafu me dukende gende bai far safang e bar bai bappa miha miwar kuda kuda kujja er wani safa ee na ir kula kun safu de safu de medu duwan he pate safu mini medu kendi fa e war bod masale ayi atu e ema e war kuda kutin genna kan wan miskita ka den bay me munati man das kod de re genna ni e hen das kod tinu men nune kama kunu daane e hen das kod fa miti hurya men namaz kuran kopi e gota kod gen e bes ka halicha kan nu eta e gota das kod gen ge ga fotun das kod de mi henne dari fulae namaz kuran mi otiye hadis ful rasulullah sallallahu alaihi wasallam ge dalil mi otiye den harakata e gota das kod de ni erun das gaani riicha hituge eleeni era riicha namaz ge shauq verkam ve sannani era ami har men namis kitad do kolla e kudin bode tiwar ve samasaka rajyam hutta enu lenno hama bali wa kudin fa hayb balae ba namaz ba atila macha balae ba sakaraja kotta hadae ബാലി വഫതി ഹംബടതി കുദിൻ വാഹകസ് ദക്കാനവാ മുടതി വതി വികുദിൻ ഏ തർബിയത്ത് എന്നു കുറേ എഹെനെന്നു നേ മിസ്കിതക് ഗനസാ നമാദ് ഖുർആൻ ദസ് ഖുറാ എഹെനെന്നു ഗനൈ മായമ ഫൈങ്ക സിമ്മായൻ ഏയി നമാദ് ഖുർആൻ ദസ് കൊദ്ദിനു മേ കുജ്ജായ എമി ഹുന നു മി ദസ് കൊദ്ദിനി എന്ദ മിസ്കിതൻ ഗൻ ദസ് ഖുർആൻ ഞാ ദസ് ഖുർആനു നേ കുദിൻ ഏ ഗോ മി ഗോതൻ മി ദസ് ഖുർആൻ നി ആയേ ബൈ ഫാർവറ ഉണ്ടോ ഖുർആൻ ജമാഅത്ത് മീഹുൻ റുലിയാസ് മീഹുൻഗെ നമാദിഗെ ഖുശുവൈത്തരികം ഗെല്ലിഗെ ബദേ ബൈ ഫാർ ഖുശുവൈത്തര നമാദി കി ഖുശുവൈത്തരികം ആ കുണ്ണഞ്ജി ഖുശുവൈത്തരികം ഗുണ്ണഞ്ജി നമാദു ബൈ ഫാർ ഖുശുവൈത്തരികം ഗെല്ലിഗെ ബദേ ഏഗ സബബും കുട കുജ്ജകു കുരിമച്ചം അര ഏന മിസാർക ആയനു ഇതാബാണ്ട ആയനാ കുല നഗ ദെൻ ഏനഗെ ഹിങ്ങിന്നാനി കൊന്താ ഏ നമാദി ഖുശുവൈത്തരികം ഗെല്ലിഗെ ദാന ഏ സബബ ವರಗಿನ ಹಿಫಾಗೆ ಮಸವದೆ ಮಸಿಯ ನವಿಗೆ ಮಿಯಕು ಬಹಟ ಮೊಬೈಲ್ ಹೆಚ್ಚಿ ಹೆಂಗ್ ಕುರಿಮತಿ ಬಹಟ ಎಕುದಿಂಗ ವದೆ ಹಿಫಾಗೆ ಮಸೆ ದೆನ್ ಕೀರೆ ಏನ ವಾನೆ ಏನ ಗೆಸಿ ಕುಂಡಿ ನಾನ ವಹಂಗೆ ಕುಜ್ಜಾನ ಕತಿ ವನ್ನ ಫೆನ್ ನಾನ ಬಾಯ ನಮಾದ್ ಕೊನ್ನಿ ಮೆಂ ಬಾಯ ಬೈ ಫಾರ ಬಾಯ ಮಿಹು ನಮಾದ್ ದೂ ಬಸ್ ಕೊಲ್ಲಾನೆ ಕಾಲಾಲೆ ತಗೋರ ನುರಕ್ಕಾಸ್ ವರ ಸಕರ ಮಸಲೆ ಮಸಲೆ mu senu ke fanen no ei zainab ke dar kalung e umama umama e uru vage namaz kro imam e ei den kare ko emya kamda kulen no mi harmi ke dakkani safu ta hoga masale ara ku jabala ana ku jakone ege mane ko me imam ko enage kirbo dar fulu go vayen as namaz kro ash ke nu ege mane ek mane ki fadal zaruri halate jehjia e go takure vene enaga mamma enne ekujja bala ke wagutu jamaatan annan je imame ekahala halatekka ekahala zururi halatekka e fada gotakanna maadu kurave annamaada hunna mes ge fulu kayari ge hunna miha ge fulu adma beres masse namaada hunna miha ए गेफुलु खैरि गना मादा हुन्ना मी है गमाना है ए मा दुर्गा हुरा गेंगे फुलो बेलु मेनु एरु नजर दाने हन दिमाला गेफुलु खैरि ग हुन्ना मी मैं तो आफ कुरा तांगा नमादन हुरे जिया बेले ने गेफुला नु बेले नु सुन्ना ने ثابت ثابت. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسي. بسم الله الرحمن الرحيم. إيهم بسبا إتقوتكم يا بقول. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسبا. أعوذ بالله من الشيطان الرجيم بسبا. এব হরি গই গতা দেন মি তিন গই মি ওয়ার সহ হাতিন গই আল বানি সবাই সিবা সালাত গস কেন সাই বাকিম বিসমি কেন জে হেন হেয়ে মি হার সূরাতে ফরা আর গ বিসমি কি মুস্তাহাব কাম হে সূরাতে ফরা আর দেন সূরাতে গে মেদু তেরেন ফরাঞ্জা এ ইলমেরিং বাইং ইলমেরিং বিদালবে এ ফারহান্যা কি আহরে বিসমি মিয়ার মিয়াদু মিওয়াগুতু মি আনে সূরাতুন মিয়াদু মি ফারানিতা এম বেজ্জে কি আহরে বাইং ইলমেরিং বিদাল বাইং ইলমেরিং বিদালবানি এ সূরাতে ফেরুমেন নুনে ফেরুমার হে আল্লাহ এনি বিসমিল্লাহ ওয়াফা এ সূরাতাহুগে মেদু ফারাউ কুরমা এম ফেরুমুগে বিসমি কিয়ানি সূরাতেগে মেদুম ফারান্যা হামে কানে আউযুম ফুদেনে হামে কানে আউযুম ফুদেনে দেখ আউযু কেন যে অতি কুরআন আইজা কারাতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুরআন কিবান ফারাহিন দুগা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কি আছে কুরআন গো ওহো আলবেনিয়া ইউরোপমি হেন এই উলুবি উর্দুন গা আ ইরমাতি ইমাম মালিক বিদাল মানে ইমাম মালিক বড় ইমাম মদিনাগে এবাগুত পুরি এমমে বড় ইমাম ইমাম মালিক বিদাল মানে বিসমি সিররুম বেস মাডুম বেস বারাদ বেস কিয়াগেন মানে নামাজ আকু ইমাম মালিক বিদাল ফান এনে রাজ্য গত কি বিসমি এনা সিররুম কিয়ান জি হে না সিররুম কিয়ান জি হে এবহর বাই রিওয়ায়েত তে রাসূলুল্লাহ সিররুম কি পাকা মুমতেন কোটালে এনা কান্নু বিসনে নেচে এমা আলানু লাহুরি আরাং গলবা আলানু লাহুরি কোট্টালাগেন উইসনে নেচে মাসলেন আরো তাসবিহ ফাতিন তাসবিহ কি হুম হুদ্দা কুরাবাহে বাহার ইলমেরিং এই ইউনি টাইম ইয়াসি দালমানি হুদ্দায়ে এক দালি লাগে সহাবিয়া কো হিলাইন গুনুবি কামা সহাবি আংহিনে তাঙ্কলে মুসকুলে বিয়ে কামালে কেন আই দালনে তিমান ইংগিরিং ওলে এম বেগেন হিলা হওয়া আছে কামা নাই না এ সুবান সুম আলাই নুলে দি এমা এ দালিলে বাকি কি তাসবিহ ফাতিন কি দান কামা এক কামা কো তাসবিহ ফাতিন এবা বাইমি হুম নুবে আকীদা এ বাবে এগোস এ বাইমি হুম গুরানি তিমান না আইমাচ্চা তাসবিহ ফাতি এরিমাই তিমান না আল্লাহ গমাতিন হাদাম মানে বাইমি হুম বুনে তাসবিহ কিয়ং হাদাম মানে এ তাসবিহ ফাতিরি মে বুনে বুনা আমা মিহ বুনে বুনে ফাইবে ওরে এ তাসবিহ ফাতি আবাদু গেন গুলে মিহু এমিহু কারে কি বেং হে আবাদু তাসবিহ ফাতি গেন গুলে নি মনে মিহু বুনে নি মিওনি অতিমা তিমান না আল্লাহ মতিন হাদাম বে আবাদ এম তাসবিহ ফাতি গে জারিয়া আল্লাহ মতিন হাদাম নি এগো হে এরং গো হে মে ওহ দেন এমিহু গেন গুনা কা সোয়া কে কি মাসসালেন নং এই এ তাসবিহ কিয়াং এ আদাদু কুরআন হুরি তান্তানুগা আদাদু কুরমাট টাকা তাসবিহ ফাতি গেঙ্গুনা কাস সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক